ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার মতো মালিক যাদের আছে বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তোমার মতো মালিক যাদের আছে বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তুমি আছো যা তার কাছে আর, তুমি আছো যা তার কাছে আর, যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার খুশি থাকে যদি পুঁজি কামিয়াবি আসবে আমার খুঁজি, তোমার খুশি থাকে যদি পুঁজি কামিয়াবি আসবে আমার খুঁজি, তুমি যাকে চাও দ্বার খুলে দাও, তুমি যাকে চাও দ্বার খুলে দাও, বাগিচা বনে অরণ্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।